জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি, জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি, কি পেয়েছি আর কি পাইনি তার হিসাব করিনি কোনদিন, শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ধরে রেখেছি, জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। বুঝিনি চলার পথে কি ছিল দেবার, এ পথে নিজের করে কি ছিল নেবার, বুঝিনি চলার পথে কি ছিল দেবার, এ পথে নিজের করে কি ছিল নেবার, জানি চরণ আমার তবু থামেনি কোথাও, ভেবে কি দিয়েছি আর কি নিয়েছি, জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। হৃদয় ঘিরেছে কত জানায় অজানা, পেরিয়ে এসেছি তার সব সীমানা, হৃদয় ঘিরেছে কত জানায় অজানা, পেরিয়ে এসেছি তার সব সীমানা, নতুন নতুন কত মানুষ দেখে ভুলেছি কিছু কিছু দেখেছি একে, নতুন নতুন কত মানুষ দেখে ভুলেছি কিছু কিছু রেখেছি একে, তবু হৃদয় আমার তবু ভাবিনি কোথাও, পথে কি হারালাম আর কি এনেছি, জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি, কি পেয়েছি আর কি পাইনি তার হিসাব করিনি কোনদিন, শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ধরে রেখেছি, জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি।